জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে যে হয়ে গেল কালো নিবে গেল দীপের আলো সব যে হয়ে বাড়ালি কাহারো তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি অন্ধকারে স্বপ্ন মানি ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি সকাল বেলা জানি।